হবে, অন্য কিছুর জন্য হলে হবে না, কেমন আল্লাহর জন্য হতে হবে। আপনি বাংলাদেশ থেকে এলেন, মাঝরাতে কাজ করছেন, কাফিল বলল মাশাআল্লাহ মোহাম্মদ আনতা বাংলাদেশ মুসলিম, হ্যাঁ দাওলা মুসলিম, লিস্ট মাফি সাল্লি, তখন আপনি বলে করে কোন রকম কাটিয়ে দিলেন আর কি, লিস্ট মাফি সাল্লি, কি আর বলবেন, নামাজ পড়েন না আর কি বলবেন, সব মোহাম্মদ আনতা ফি সাল্লি 50 রিয়াল রাতিব জিয়াদা, কেমন প্রস্তাব, কেমন প্রস্তাব দিয়ে আপনি নামাজ পড়তে শুরু করলেন, কিসের জন্য নামাজ হবে, হ্যাঁ এখলাস নেই, এখলাসটা গেল কোথায়, হ্যাঁ 50টা রিয়ালের সাথে এখলাস পালিয়ে গেছে, এখলাস নাই, যাতে এখলাস নেই তা কবুল হবে না। আর দুই নম্বর তরিকায় মোহাম্মদি, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন ঠিক সেইভাবে পড়তে হবে, তবে কবুল হবে না, হবে না, যে নিয়মে, যে রাকাত, যে যত সংখ্যা, যে সময়ে, তাছাড়া কবুল হবে না। এই হলো ইবাদত, যে ইবাদত করলে তাতে কোনো স্বার্থ রাখলে হবে না। অনেক চালাক জামাই আছে শ্বশুর বাড়িতে গিয়ে নামাজ পড়ে, যেহেতু নামাজই শ্বশুর বাড়ি পেয়েছে, আর নিজের বাড়ি যখন যায় তখন নামাজ ওই মসজিদে যায়, হ্যাঁ চালাস, তো নামাজটা কিসের জন্য হলো, শ্বশুর বাড়ির জন্য, নামাজ হবে না, এখলাস নেই। সুতরাং কিছু ইবাদত আছে, যেমন রোজা আসছে সামনে, রোজা রাখতে হবে তাই না, মাজরার লোক অনেক লোক কষ্টে রোজা রাখে না, অনেক লোক আমরা জানি আমাদের কাছে রিপোর্ট আছে মাজরায় কষ্টে কাজ করে রোজা রাখে না, কিন্তু ইফতারি করার সময় ঠিক ইফতারি করতে চলে আসে, এমন চোর রোজাদার আছে, আল্লাহর কাছে এরা ডবল শাস্তি পাবে, সিঙ্গেল শাস্তি না ডবল শাস্তি, রোজা ছাড়ার শাস্তি কি জানেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার গিয়ে দেখলেন জাহান্নামে এক শ্রেণীর লোককে উল্টো দিকে ঝুলিয়ে রাখা হয়েছে, যেমন খাসি জবাই করার পর ছাড়াবার জন্য ঝুলিয়ে রাখা হয়, কোথায় বাঁধা হয়, পায়ের রগে, আর মানুষের এক শ্রেণীর মানুষের এই পায়ের যে রগ আছে সেই রগে এইভাবে টাঙিয়ে দেওয়া হয়েছে, তার মুখটা নিচের দিকে ঝুলছে, আর যেমন খাসির মুখ দিয়ে রক্ত পড়ে মানুষের মুখ দিয়ে কষ বেয়ে রক্ত পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জিব্রিল এরা কারা, এদের এমন শাস্তি কেন, বলে এরা হলো তারা যারা সময় হওয়ার আগে ইফতারি করে নিত, যারা সময় হওয়ার আগে ইফতারি করে নিত, আর যারা রোজাই রাখতো না তাদের অবস্থা কি হবে, তাহলে রোজা রেখেছে কিন্তু সময় হওয়ার আগে ইফতারি করে নিয়েছে তার শাস্তি হলো ওই, আর যারা বিলকুল রোজা ছেড়ে দেয় তাদের অবস্থাটা কি হবে তাহলে। রোজা একটা ইবাদত, হজ ইবাদত, তবে হজটা করার জন্য আমরা মারামারি করি, কেন, এই জন্য যে দেশে আমাকে হাজি বলবে, মক্কা গিয়ে ধাক্কা খেয়ে হাজি হয়ে এলো তাই না, দিয়ে তারপর লোকের মুখে হাজি শুনে মনে মনে খুশি, তখন খুব খুশি লাগবে যে লোকে হাজি সাহেব বলবে, আর এই যে নাম নেওয়ার উদ্দেশ্যে হলে পরে হজ হবে, ওই যে একই কথা ইখলাস নেই, এই যে নামাজ রোজা হজ জাকাত এক একটা ইবাদত, তাহলে ইসলাম হলো প্রথম কি, আকীদা, তারপর ইবাদত, আর কিছু কাজ আছে যেগুলো ইবাদতের মধ্যেই কিন্তু সেগুলো পৃথকভাবে আলাদাভাবে করতে হয়, সেটার নাম হচ্ছে আখলাক, আখলাক মানে সচ্চরিত্রতা, চরিত্র, আপনার চরিত্রকে ভালো করতে হবে, নামাজে আছে কিন্তু চরিত্র ভালো নেই, আছে না নেই, অবশ্য নামাজ মানুষের চরিত্র সংশোধন করে এটা আলাদা কথা, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নোংরা চরিত্র থেকে নামাজ রক্ষা করে, কিন্তু এমন অনেক নামাজি আছে যে নামাজি নামাজ হয় না বলে তার চরিত্র সংশোধন হয় না, মানুষের সাথে ব্যবহার ভালো নয়, নামাজি কিন্তু মিথ্যা কথা বলে, নামাজি কিন্তু গীবত চুগলি করে, নামাজি কিন্তু অশ্লীল বকে, নামাজি কিন্তু চুরি করে, নামাজি কিন্তু ব্যভিচার করে, আছে না নেই, বহু আছে, নামাজি কিন্তু ফিল্ম দেখে সারা রাত, ফিল্ম দেখলো কিন্তু ফজরের নামাজ পড়েছিল, আছে না নেই, আছে, আখলাক চরিত্র, মানুষের সঙ্গে ব্যবহার, দানিতে কম কম দেওয়া, ওজনে কম দেওয়া, এসব বিভিন্ন চরিত্র, চরিত্রগত দিক আছে, মানুষের সঙ্গে ব্যবহার, রূহ ব্যবহার, কর্কশ ভাষা, মিষ্টি ভাষা কথা না বলে কর্কশ ভাষায় কথা বলছে, এগুলো হচ্ছে চরিত্রগত দোষ, এই চরিত্রগত দোষ থেকেও আপনাকে দূরে থাকতে হবে। তাহলে ইসলাম তিনটে সমষ্টির নাম কি বললাম, প্রথম হচ্ছে আকীদা বিশ্বাস, মনকে পরিষ্কার করতে হবে, নম্বর দুই ইবাদত করতে হবে, আল্লাহ তাআলা যে কিছু কাজ দিয়েছেন সেই কাজ আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য তরিকায়ে মুহাম্মাদি অনুযায়ী করতে হবে, আর তিন নম্বর কি কাজ বললাম, আখলাক চরিত্র, আপনার ব্যবহারকে সুন্দর করতে হবে, আপনার ব্যবহারকে সুন্দর করতে হবে, আজকে আমার বিষয় ছিল ব্যবহার সম্পর্কে, আখলাক চরিত্র আপনার কেমন হওয়া উচিত, এই বিষয়ে আপনার আখলাক কেমন হবে, আপনার আখলাক তেমন হবে যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ছিল, কেমন আখলাক ছিল আল্লাহ রসুলের, দু চারটা কথা বলবো, কারণ বেশি কথা বলার আপনাদের সময় নেই আর আমি বেশি বলতেও পারবো না কারণ আপনাদের মাইক নেই। আখলাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কুরআন বলছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, তুমি সুন্দর সুউচ্চ আখলাক এবং চরিত্রের অধিকারী, তোমার মতো আখলাক দুনিয়ার বুকে আর কারো হতে পারে। মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, মা আয়েশা, মা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি ছিল, কেমন ছিল? মা আয়েশা তার জবাবে বললেন, কানা খুলুকুহুল কুরআন, তার চরিত্র ছিল কোরআন। কোরআন তোমরা পড়ো না, কোরআনে যা কিছু আছে সমস্ত কিছুই ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাম। কোরআন যা করতে আদেশ করে আল্লাহ নবী করতেন, কোরআন যা করতে নিষেধ করে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করতেন। আখলাক, আর আখলাক সম্পর্কে কবি বলেছেন, খুলিকতা মুবাররান আন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ ওয়া আজমালু মিনকা লাম তারা কাত্তু আইনুন ওয়া আহসানু মিনকা লাম তালিদিন নিসাউ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কবি বলছেন যে সমস্ত রকমের ত্রুটি থেকে পবিত্র হয়ে নবী জন্ম নিয়েছিলেন, কোন রকমের ত্রুটি তার মধ্যে ছিল না, সমস্ত রকমের ত্রুটি থেকে পবিত্র অবস্থায় জন্ম নিয়েছেন, যেন আল্লাহর নবী যেমন চেয়েছেন নিজের ইচ্ছাতে সেইভাবেই জন্ম নিয়েছেন। সৌন্দর্য ছিল, সুন্দর চরিত্র ছিল, ব্যবহার ছিল, যেন আল্লাহর নবী নিজের ইচ্ছা মতো যেমন চেয়েছেন তেমনি জন্ম নিয়েছেন। আর এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন যে তার থেকে সুন্দর কোন মহিলা জন্মদান করেনি। অবশ্য ইউসুফ আলাইহিস সালামের সম্বন্ধে শুনেছেন আপনারা, খুব সুন্দর ছিলেন, তাই না? আল্লাহর নবীও কম সুন্দর ছিলেন না। ও আহসানু মিন কালাম তালিদিন নিসাই, কোন মহিলা আল্লাহর নবীর থেকে সুন্দর শিশু জন্মদান করেনি না। ইউসুফ নবী সুন্দর ছিলেন, ব্যাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খিয়ারুকুম আহসানুকুম আহাসিনুকুম আখলাকা, তোমাদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তিকে যার চরিত্র সবথেকে ভালো, তোমাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি সেই যার যে চরিত্রে সব থেকে শ্রেষ্ঠ, যে ব্যবহারে সব থেকে ভালো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্লীল ছিলেন না, তিনি অশ্লীল কথা বলতেন না, কোন সময় অশ্লীল কথা বলতেন না, যে সময় বলতেন ভদ্র কথা বলতেন। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, ইন্না আহাব্বাকুম ইলাইয়া আহাসিনুকুম আখলাকা, তোমাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে ব্যক্তি চরিত্রে সুন্দর, আল মুআতাউন আকরাফান, যারা যাদের সঙ্গে মতের মিল খুব তাড়াতাড়ি হয়, আল্লাযিনা ইয়ালাফুন ওয়া ইউলাফুন, যাদের সঙ্গে মহব্বত করা যায়, ভালোবাসা করা যায়, যে ভালোবাসা করে তার মানে ভালোবাসা যার সঙ্গে বৈধ তার সঙ্গে, তা বলে অবৈধ ভালোবাসা করে না, অবৈধ ভালোবাসা নয়, বৈধ ভালোবাসা, যে ভালোবাসা এক মানুষের সঙ্গে মিলজুল রাখে, আপোষে মিলন রাখে, আপনার সঙ্গে দুটো ভালো কথা বললে আপনি দুটো ভালো কথা বলেন, একদিনকার পরিচয়ে আপনার সঙ্গে বন্ধুত্ব সৃষ্টি হয়ে যায়, এই মুমিন হলো সবথেকে শ্রেষ্ঠ। আবাইনা আবগাদাকুম ইলাইয়াল মাশাউনা বিন নামিমা, জানো সবথেকে নিকৃষ্ট ব্যক্তিকে যে চুগলখুরি করে, চুগলখড়ি কে করে, এর কথা ওকে লাগিয়ে দেয়, ওর কথা একে লাগিয়ে দেয়, এ ফাসাদ সৃষ্টি করে, এ হচ্ছে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি। আল মুফাররিকুনা বাইনাল আহিব্বা, ভালোবাসা আছে, সেই ভালোবাসার মাঝে এরা বিচ্ছিন্নতা সৃষ্টি করে, প্রভেদ সৃষ্টি করে, ছাড়াছাড়ি কাটাকাটি সৃষ্টি করে, এরা হচ্ছে সব থেকে খারাপ। ওয়াল মুলতামিসু আল মুলতামিসুন আলিল বারাইল আইব, পবিত্র মানুষ, যে মানুষের মধ্যে কোনো দোষ নেই, নির্দোষ মানুষ, সেই মানুষের দোষ সৃষ্টি করে, নির্দোষ মানুষের মাঝে দোষ সৃষ্টি করে, দোষ উদ্দণ্ডাসন করে আর তার বদনাম করে বেড়ায়, সব থেকে নিকৃষ্ট। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন সেরকম হতে হবে আমাদেরকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সব থেকে বেশি ধৈর্যশীল, এমন ধৈর্যশীল ছিলেন যে জাতি তাকে মারধর করলো, তাই না? আল্লাহ নবীকে মেরেছিলেন মক্কার লোকে, আল্লাহ নবীকে মার, তারপরে তায়েফের লোকে, সেখানে তিনি রক্তাক্ত হলেন, সেখানে মার খেলেন, উহুদ যুদ্ধে তার দাঁত শহীদ হয়ে গেল, সেখানে মার খেলেন, দেশ থেকে বিতাড়িত করা হলো, মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দেওয়া হলো, এইভাবে তাকে নানা জায়গাতে কষ্ট দেওয়া হলো। যখন তায়েফে মার খেলেন, তখন ফেরেশতা এসে বললেন, যদি চান হে রাসূলুল্লাহ, আপনি যদি চান দুটো পাহাড়কে নিয়ে এসে মক্কাকে পিষে, মক্কা দুটো পাহাড়কে নিয়ে এসে তায়েফের লোকদেরকে পিষিয়ে দেব, নিষ্পিষ্ট করে দেব, ধ্বংস করে দেব, আপনি খালি হুকুম করুন। আল্লাহ নবী কি বলেছিলেন? না, আমি চাই না, আমি চাই এই লোকরা জীবিত থাক, আর এদের মধ্যে থেকে এমন লোক সৃষ্টি হোক যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে কাউকে শরীক করবে না। আল্লাহর নবী ধৈর্য ধরেছিলেন, আল্লাহর নবী তার আখলাক চরিত্রে ধৈর্যশীলতা প্রচুর ভাবে রেখেছিলেন। আপনারা জানেন তার বংশের বহু লোককে হত্যা করা হলো, তাও তিনি সবুর করেছিলেন, তার স্ত্রীর চরিত্রে কলঙ্ক দেওয়া হলো, তাতেও তিনি ধৈর্য ধরেছিলেন, তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চরিত্রে কলঙ্ক দেওয়া হয়েছিল, আপনারা জানেন প্রায় 50-55 দিন কত কষ্ট গেছে, তিনি ধৈর্য ধরেছেন। মুনাফেক বহু লোক ছিল, সেই মুনাফেকরা আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে, তবু তিনি ধৈর্য ধরেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কিছু মাল বণ্টন করছিলেন, সেই সময় এক ব্যক্তি বলল যে এই যে ভাগ বণ্টন করা হচ্ছে এই বণ্টনে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য হয়নি, তার মানে আল্লাহ নবী যে বণ্টন করছেন এই বণ্টন ঠিক হচ্ছে না, কার ভুল ধরা হচ্ছে? রাসূলুল্লাহর ভুল ধরা হচ্ছে, সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তির ভুল ধরা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হলেন, তিনি বললেন ইরহামুল্লাহ মুসা লাকাদ উযিয়া বিআকসারা মিন হাযা ফাসবার, আল্লাহ মুসাকে রহমত।